আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহি কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিছু ভাই আমাকে জিজ্ঞেস করছেন বা অন্যান্য হুজুরদেরকেও জিজ্ঞেস করে থাকেন, সেটা হচ্ছে বিশেষ করে সৌদি আরবের মাটিতে বা বিদেশের মাটিতে দুবাই টুবাই যারা কাজ করছেন, তারা এই উপার্জনের পয়সা কষ্টার্জিত, অবশ্য সবারই কষ্ট পয়সা নয়, অনেকের আরামের পয়সা, সেই পয়সা দিয়ে সাঁঝে বড়লোক হতে চাচ্ছে। সাঁঝে বড়লোক মানে মানে সন্ধ্যাবেলাতেই বড়লোক হব, এরকম পজিশন বা এরকম চান্স খুঁজতে চাচ্ছে। আর তার ফলে তারা জুয়া খেলাতে মেতে উঠেছে। অনেকে অবশ্য আমাদের কাছে খবর আছে যে তারা সুদ খাচ্ছে, টাকা ধার দিচ্ছে সুদ নিচ্ছে। আর কিছু মানুষ আছে যারা জুয়া খেলছে, তাসের মাধ্যমে নেটের মাধ্যমে জুয়া খেলছে। আর অনেকে আছে যারা লটারির টিকিট কাটছে, ভাবছে যে একবার না একবার তো পড়বে, এইভাবে লটারির টিকিট কেটে যাচ্ছে। কেউ থাইল্যান্ড লটারি বা অন্যান্য লটারিতে অংশগ্রহণ করে তারা সাঁঝে বড়লোক হওয়া বা সন্ধ্যাবেলায় বড়লোক হয়ে যাবে, হঠাৎ করে একটা পুরস্কার পাবো, লক্ষ টাকা আমার লক্ষ লক্ষ টাকা উপার্জন হবে, আমি বড় লোক হয়ে যাব, এই আশাতে টাকা খরচ করেই যাচ্ছে, ব্যয় করেই যাচ্ছে, হয়তোবা কেউ পাচ্ছে কেউ হারাচ্ছে। এই যে এই জিনিসটা, এটাকে শরীয়তে কি বলে, শরীয়তে কি জায়েজ? এটা শরীয়তের ভাষায় এটা হলো যে কিছু মানে টাকা না দিয়ে, মানে টাকা দিয়ে কিছুই না পাওয়া কিংবা টাকা দিয়ে কিছু পাওয়া, অল্প পাওয়া, যাতে এক পক্ষের লাভ হয় আর এক পক্ষের ক্ষতি হয়, এমন জিনিস। মনে করুন দুজনাই খেলতে বসলেন, আপনি 10 টাকা, বাদশাহ 10 টাকা, দুজনে 20 টাকা দিল, দেওয়ার পর যে জিতবে সে 20 টাকায় পেয়ে যাবে, আর যে হারবে সে কিছুই পাবে না অথবা অল্প পাবে, যাই হোক। তারপর লটারির টিকিট কেটে যে লক্ষ লক্ষ মানুষ লটারির টিকিট কাটছে, তার মধ্যে হয়তো কয়েক হাজার একটা কি দুটো পুরস্কার দিচ্ছে, বাকি টাকা কাদের চলে যাচ্ছে? যারা 1 টাকা করে দিয়েছে তাদের সব টাকা গিয়ে ওদের পকেটে ঢুকছে যারা এই খেলা ছাড়ছে। এইভাবেই দেখবেন আপনি কোন জায়গায় ব্যবসা হয়, মানে আপনাকে আপনি 5 টাকা দেবেন, 5 টাকার টিকিট কেটে আপনার সামান রাখা আছে, রিং আছে, রিং এইভাবে ছড়ে দেয়, তাই না? আপনি যে জিনিসটা পছন্দ করেন সেখানে আবার 10 টাকারও মাল আছে, তো আপনার রিং যদি ওই 10 টাকার মালের মালকে ঘিরে নেয় তাহলে আপনি 10 টাকা, 5 টাকা দিয়ে কত পেলেন? 10 টাকার মাল পেলেন। এগুলোকে বলা হয় জুয়া। বাংলাতে কি বলা হয়? জুয়া। শরীয়তের পরিভাষায়, কোরআনের ভাষায় বলা হয়েছে মাইসের, মাইসের। হাদিসে বলা হয়েছে কিমার, কিমার বা মোকামারা। এই এটা হচ্ছে শরীয়তে হারাম, নাজায়েজ। আমরা কিছু দলিল আলোচনা করে জানতে চাইব যে কেন হারাম, আর আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, তাহলে বুঝতে পারলেন যে যে খেলাতে বা যে মানে আচরণে ব্যবহারে বা লেনদেনে এক পক্ষের নোকসান হয় আর এক পক্ষের লাভ হয় সেটা কি? সেটা হচ্ছে জুয়া। যেমন খেলা, এই যে আপনার ফুটবল খেলা, ফুটবল খেলা হালাল না হারাম? আমরা বলতে পারি মুবাহ, এটা হারাম না, যদি শর্ত সাপেক্ষে, যেমন হাঁটু পর্যন্ত ঢাকা থাকে না, ও সময়ের অপচয় না ঘটে, নামাজ নষ্ট না করে, তাহলে কি খেলা যায়, শরীরের জন্য উপকারী খেলা। কিন্তু এই খেলাতে যদি এরকম শর্ত থাকে, দুই পক্ষে কতগুলো প্লেয়ার থাকে, 11 × 22, এবারে 22 জনকে বলা হলো যে তোমরা 100 টাকা করে জমা করো, কত টাকা হলো? 2200 টাকা। নিয়ে বলা হলো যে এদের মধ্যে যে পার্টি জিতবে সেই পার্টি 2200 টাকা পেয়ে যাবে, আর যে হারবে তারা 100 টাকা করে, 1100 টাকা কি করবে, হেরে যাবে। এটা কি হয়ে যাবে তাহলে? হারাম হয়ে গেল। ফুটবল খেলাটাও এইরকম জুয়া খেলায় পরিণত, পর্যবসিত হলো। এরকম ক্রিকেট যাই বলুন না কেন, যদি জুয়া তাতে থাকে, এই ধরনের এক পার্টি লাভ করবে আর এক পার্টি নোকসান যাবে, তাহলে কি হয়ে যাবে, সেটা সেটা জুয়া হয়ে যাবে। কিন্তু তৃতীয় পক্ষ যদি দেয়, তৃতীয় পক্ষ মনে করুন পুরস্কার দিচ্ছে, সেই ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু আপোষের মধ্যে পুরস্কার মানে আপোষের মধ্যে পয়সা জমা করে এক মানে যারা জিতবে তারা পয়সা পাবে, যারা হারবে তারা হারাবে, তারা কিন্তু এটা এই খেলা হচ্ছে জুয়া খেলা, যেটা জায়েজ না। আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াতে বলেছেন, ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে, মদ আর জুয়া। কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, বলো ওই দুই জিনিসে মদ এবং জুয়াতে কি আছে? বড় গোনা আছে। তার মানে মদ খাওয়া কাবিরা গোনা, জুয়া খেলা কাবিরা গোনা। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের উপকার আছে, তার মানে কেউ তো লাভ করেই কিছু। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, যদি বলো যে ওতে কিছু লাভ আছে তাহলে তার উপকারের তুলনায় অপকারটা ক্ষতিটা হচ্ছে বেশি। এটা সূরা বাকারা 219 নম্বর আয়াতে। আর সূরা মায়দার আপনার সূরা মায়দাতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদাররা, নিশ্চয়ই মদ জুয়া মূর্তি মূর্তি পূজার বেদী আর কি, আর ভাগ্য নির্ণায়ক শর, ভাগ্য নির্ণায়ক শর আপনারা জানেন এ হচ্ছে শয়তানের কাজ, রিজসুন অপবিত্র, মিনামাল ইশ্বায়তান শয়তানের কাজ। ফাজতানি বুহু, তোমরা তার থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। ইন্নামা ইউরিদু শয়তান ওয়া ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান আসলে চায় তোমাদেরকে শত্রুতায় পতিত করবে, শত্রুতায় ফেলবে। কিসের মাধ্যমে? তোমাদের মাঝে তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করবে এবং ঘৃণা সৃষ্টি করবে। ফিল খামরি ওয়াল মাইসের, বিদ্বেষ সৃষ্টি করবে মদের মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে। ওয়াসুদ্দা কুমান জিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে সরিয়ে রাখবে, বাধাপ্রাপ্ত করে রাখবে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকেও। ফাহাল আন্তুম মুনতাহুন, তাহলে কি তোমরা ফিরে আসবে, বিরত হবে? এটা আল্লাহর প্রশ্ন। তার মানে কি? বিরত হওয়া তোমাদের জন্য অবশ্য কর্তব্য আর ওয়াজিব, জরুরি। যদি না করো তাহলে সেটা কি হবে? কাবিরা গুনাহ হবে। আমরা এই দুটো আয়াত একসঙ্গে যেটা সূরা মায়েদার পড়লাম, এখান থেকে আমরা একটা একটা করে বলতে পারি যে কিভাবে জুয়াকে মানে ঘৃণ্য নিষিদ্ধ জিনিস বলা হয়েছে বা কাজ বলা হয়েছে। প্রথমত দেখেন, জুয়াকে উল্লেখ করা হয়েছে কার সাথে? মদের সাথে, এবং মূর্তি পূজার বেদীর সাথে, এবং ভাগ্য নির্ণায়ক স্বরের সাথে। এগুলো শিরিক, তাই না? মূর্তি পূজা কি? তাহলে শিরিকের পাশাপাশি জুয়াকেও উল্লেখ করা হয়েছে, যার থেকে বোঝা যায় যে জুয়া কতটা খারাপ জিনিস। জুয়া যদিও শিরিক না হয় কিন্তু শিরকের কাছাকাছি বড় গুনাহ। নম্বর দুই, আল্লাহ তাআলা জুয়াকে অপবিত্র বলেছেন। রিজস, রিজস মানে কি? নাপাক, অপবিত্র। তাহলে জুয়া হল অপবিত্র এবং নাপাক, সুতরাং জুয়া কত বড় ঘৃণ্য জিনিস। নম্বর তিন, আল্লাহ তাআলা জুয়াকে বলেছেন মিন আমালিশ শয়তান, এটা হচ্ছে শয়তানের আমল। রিজস অপবিত্র এবং শয়তানের আমল, এই কাজটা কে করে? শয়তান করে, কিংবা শয়তানের পূজারীরা করে, কিংবা যারা শয়তানকে প্রশ্রয় দেয় শয়তানের বন্ধুরা করে। কি কাজ? এই জুয়া খেলার কাজ। অতএব জুয়া খেলা কত নিকৃষ্ট জিনিস বুঝতে পাচ্ছেন। নম্বর চার, বলা হয়েছে ফাজতানিবু, তোমরা এই কাজ থেকে দূরে থাকো, যে কাজ মদ পান করা এবং জুয়া খেলা, এই কাজ থেকে দূরে থাকো। এর আদেশ রয়েছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে জুয়া হচ্ছে বিশাল খারাপ জিনিস। নম্বর পাঁচ, বলা হয়েছে যদি তোমরা এই কাজ বর্জন করো তাহলে সফল হবে, আর তার মানেই হলো যদি বর্জন না করো তাহলে কি হবে? অসফল হবে, অকৃতকার্য হবে, ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং জুয়া হচ্ছে খারাপ জিনিস। নম্বর ছয়, জুয়া মানুষের মাঝে শত্রুতা সৃষ্টি করে, মানুষের মাঝে বিদ্বেষ সৃষ্টি করে, সুতরাং সেটা খারাপ জিনিস বোঝাই যাচ্ছে। নম্বর আট, এই জুয়া মানুষকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে। যখন জুয়া খেলায় মত্ত হয় তখন নামাজের টাইম কি আর আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির বলতে আমরা সাধারণত সাধারণ সময়ে যখন বসে থাকি তখন অনেক সময় সুহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা করি না, বলি না, বলি না? জুয়া খেলতে খেলতে বলা হবে? তো আল্লাহর জিকির থেকে বিরত রাখলো। আর নম্বর নয় হচ্ছে যে নামাজ থেকেও মানুষকে উদাসীন করে রাখে, নামাজের সময় পার হয়ে যায়, জুয়া খেলায় যতক্ষণ না জিত হয়েছে এই দানটা চালি, এই এই দানটার পরে আমার জিত হবে, এইটা চাললে জিত হবে, আর একটা চালতে ছেড়ে দেখি, চালতে চালতে কি হয়ে যায়, অনেক সময় পার হয়ে যায়, নামাজ থেকে উদাস হয়ে যায়। সুতরাং যে এটা এটা জুয়া কত খারাপ জিনিস এটা আমাদের অনুমান করা যায়। আম আদেশ হচ্ছে যে তোমরা জুয়া থেকে বিরত হও। ফাহালান্তুম মুনতাহুন, তোমরা কি বিরত হবে, এই যে প্রশ্ন করা হচ্ছে, আর তার থেকেই এই জিনিসটা খারাপ জিনিস আমরা বুঝতে পাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের সূরা নিসাতে 29 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ইমানদাররা তোমরা একে অপরের মাল বাতিল উপায়ে ভক্ষণ করো না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যদি তিজারাত হয় ব্যবসা বাণিজ্য হয় একে অপরের লাভ নাও। মনে করেন এই পানিটা আমি কিনেছি, এটা কত দাম, এক রিয়াল না হাফ রিয়াল, এটা নুসরিয়াল হাফ রিয়াল দাম, আমি পানিটা কিনেছি 40 পয়সা দিয়ে, আমি আপনাকে বিক্রি করলাম 50 পয়সাতে, এইটা হালাল করা হয়েছে শরীয়তে, আমি যেহেতু মেহনত করছি, দোকান খুলে বসে আছি ইত্যাদি ইত্যাদি, আমি তার একটা পারিশ্রমিক নিতে পারি, লাভ করতে পারি। কিন্তু বাতিল উপায়ে যে যে কাজ, যেমন কোনো কাজের বিনিময়ই নেই, যেমন আমি ছেলের বিয়ে দিলাম, মেয়ে পক্ষের কাছ থেকে কিনলাম, গাড়ি নিলাম, ফ্রিজ নিলাম, কিসের বিনিময়ে, এটা কোনো বিনিময় আছে? এটা হচ্ছে বাতিল উপায়। আমি একটা তাবিজ দিলাম, তাবিজ দিয়ে বললাম যে তুমি তোমার প্রেমিকাকে একসঙ্গে একদম বিয়ে হয়ে যাবে, ওয়াদা দিলাম তোমার প্রেমিকার সাথে বিয়ে হয়ে যাবে, তাবিজ দিলাম, অথচ আমি জানি যে তাবিজে কোনো কাজ করবে না, তাহলে আমি পয়সাটা খেলাম কিসের উপায় দিয়ে, বাতিল উপায়ে খেলাম। এইভাবে বাতিল উপায়ে, এটাও হচ্ছে বাতিল উপায় যে আমরা দুজনে 100 টাকা করে 200 টাকা জমা করলাম, দিয়ে বললাম যদি বোতলটা ছুড়ে দেব, যদি এইভাবে পড়ে তাহলে আমার 200 টাকা আমার, আর যদি এইভাবে পড়ে তাহলে 200 টাকা তোমার। এই যে করলাম এটা, দেখা গেল কি, এটা ভাগ্য পরীক্ষা করলাম, দেখা গেল এইভাবে পড়লো বোতলটা, সুতরাং 200 টাকা আমার হলো, তার মানে আপনার 100 টাকা আমার কাছে চলে এলো, এটা কিসের বিনিময়ে? এটা হচ্ছে বাতিল উপায়ে। সুতরাং আল্লাহ তাআলা বাতিল উপায়ে মাল ভক্ষণ করতে কি করেছেন, নিষেধ করেছেন। সুতরাং জুয়া খেলা, জুয়া খেলে টাকা পয়সা উপার্জন করা হচ্ছে হারাম, সেটা লটারির মাধ্যমে যে টাকা পাওয়া যায় সে টাকাটা কি হারাম, 1 টাকা কেটে যে 1 লাখ টাকা 10 লাখ টাকা পাওয়া যায় সেটা হচ্ছে হারাম। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা ফাকালা ফি হালফিহি বিল্লাতি ওয়াল উজ্জা ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি কসম করে লাত উজ্জাতের কসম খায়, আমাদের অনেকে মায়ের কসম খায়, বাপের কসম খায়, তাই না, নবীর কসম খায়, কাবার কসম খায়, খাসম কসম খাওয়া যায় না নাজায়েজ, মসজিদের কসম খাওয়া নাজায়েজ, যদি এরকম কেউ কসম খায় তো সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে ঈমান নষ্ট, সে মুশরিক হয়ে গেছে, কি বলতে হবে, নতুন করে ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওমান কালা লি সাহিবিহি তাআলা ওয়াকামিরুক ফালিয়াতাসাদদাক, যে ব্যক্তি তার সঙ্গীকে বলবে এসো আমরা জুয়া খেলি, সে যেন সাদকা করে, এখন খেলেনি, কি বলেছে, এসো খেলি, খেলার ইচ্ছা করেছে, তার উচিত কি, তাকে সাদকা করতে হবে কাফফারা। তাহলে খেলাটা কত বড় ঘৃণ্য জিনিস এটা আপনি হাদিস থেকে বুঝতে পারছেন। আব্দুল্লাহ বিন আমর একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিল খামর ওয়াল মাইসের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, মদ পান করতে নিষেধ করেছেন, এবং জুয়া খেলা হতে নিষেধ করেছেন, গান বাজনা ইত্যাদি থেকে নিষেধ করেছেন। আচ্ছা, ইবনে আব্বাসেরও একটা হাদিস আছে এই রকমই, ইন্নাল্লাহ হাররামা আলাইয়া আও হাররামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা, তার মানে আল্লাহ তাআলা হারাম করেছেন মদ, জুয়া এবং বাদ্য জাতীয় বাজনা জাতীয় যেগুলো ঢোল তবলা ইত্যাদি আছে সব কি করেছেন, হারাম করেছেন। আমরা হাদিস থেকেও বুঝতে পারলাম যে জুয়া খেলা হচ্ছে হারাম, আর তার মানে জুয়ার মাধ্যমে লটারির মাধ্যমে যে টাকা কামায় সেটা হচ্ছে হারাম। এবারে আপনি বলবেন, হুজুর আমি তো জুয়া খেলি না, আমি জুয়ার টিকিট, আমি লটারি খেলি না, লটারির পুরস্কার হয়নি, লটারির টিকিট বিক্রি করি। হ্যাঁ, লটারির টিকিট বিক্রি করে পয়সা উপার্জন করে আপনি বেতন পান, হালাল না হারাম? অন্যায়ের সহযোগিতা করে। আপনি ব্যাংকে সুদ খান না কিন্তু ব্যাংকে চাকরি করেন, আপনি ব্যাংকে সুদ খান না কিন্তু ব্যাংকের আপনি ঝাড়ুদার, চলবে এই কাজটা? যেহেতু বাতিলের সহযোগিতা করে আপনি এমন হোটেলে চাকরি করেন যেখানে শুয়োরের মাংস বিক্রি হয়, আপনি খেতেও দেন না, আপনি রান্নাও করেন না, আপনি নিজেও খান না, কিন্তু প্লেটে করে নিয়ে এসে টেবিলে নামিয়ে দেন, সহযোগিতা হলো না হলো না? এটা সহযোগিতা, এটা আপনার জন্য উপার্জন, হারাম উপার্জন। লটারি আপনি নিজে লটারি চালান অথবা লটারিতে অংশগ্রহণ করেন, টিকিট কাটেন, পুরস্কার নেন চাই না নেন, অথবা আপনি এই চাকরি করেন যে লটারির টিকিট বিক্রি করেন মানুষের কাছে, আপনি লটারির পয়সা খান না কিন্তু আপনি যে বেতনটা খাচ্ছেন কোত্থেকে দিচ্ছে লোকে, যে লটারি চালায়, যে লটারির এটা চালায়। আপনার কোনো কোনো মেলাতে দেখবেন জুয়া, কোনো কোনো মেলা চালায় জুয়া পার্টি চালায়, কেন? তাদের জুয়াতে লাভ হবে, মেলা পার্টি। আমাদের কোন কোন এলাকাতে জলসা হয়, সেই জলসা কারা চালায়? ওই জুয়া পার্টিতে চালায় কিংবা মেলা পার্টি চালায়, তাতে কি হবে, মেলাতে তাদের বিক্রি হবে, আর সেই বিক্রির টাকাতে যে লাভ হবে সেই লাভ দিয়ে একটা জলসা হবে, জলসাতে লাভ কি হবে, লোকজন উপস্থিত হবে, সেখানে কেনা বেচা হবে, বুঝতে পাচ্ছেন? তো অন্যায়ের সহযোগিতা করে যদি আপনি উপার্জন করেন, লটারির টিকিট আপনি কেটে দিচ্ছেন, মানুষকে দিচ্ছেন, বিক্রি করছেন, আপনি বেতন পান, তো বেতনটা তো আপনাকে জুয়া থেকেই দেওয়া হয় তাই না, আর অন্যায়ের সহযোগিতা করছেন, সেই ক্ষেত্রে আপনার এই উপার্জনটা হয়ে যাচ্ছে হারাম উপার্জন। বেশ, তাহলে হিকমতটা কি যে জুয়াকে হারাম করা হলো আমাদের শরীয়তে, তার হিকমতটা কি? দু একটা হিকমত আমরা উল্লেখ করব, তারপরে আমাদের সভা শেষ করব। এই জুয়া, যে জুয়াতে রয়েছে এমন উপার্জন যে উপার্জনে কোনো মেহনত লাগে না, যেমন সুদ, কোনো মেহনত লাগে না, কোনো বিনিময় লাগে না, মানে আপনার কোনো পণ্যেরও দরকার নাই আর আপনার শারীরিক কোনো পরিশ্রমেরও দরকার নেই। এমন আছে যে আমার টাকা আর আপনার মেহনত, আমি আপনাকে দিলাম, ফিক্সড করলাম, লাভ নোকসানে শরিক হব, যা লাভ হবে উভয়ে ভাগ করে নেব। তাহলে আমার টাকা বিনিময় রয়েছে আর আপনার শরীর, আপনার পরিশ্রম, আপনারও বিনিময় রয়েছে, দুজনের লাভটা কি হবে, হালাল হবে। কিন্তু সুদ যেটা, টাকাটা দিলাম আর তার কোনো বিনিময় নেই, না পরিশ্রম আছে, হয়তো টাকা আছে কিন্তু পরিশ্রম নেই, বিনা পরিশ্রমে আমি সেই টাকাটা, দশ টাকা দিয়ে বারো টাকা পেলাম, একশো টাকা দিয়ে একশো দশ টাকা পেলাম, বসে বসে পেলাম, এটা হয়ে গেল সুদ। এই যে পরিশ্রমহীন জুয়া হচ্ছে সেই পরিশ্রমহীন এক প্রকার উপার্জন, যে উপার্জন শরীয়তে বৈধ নয়। শরীয়ত বলছে তুমি পরিশ্রম করো, ব্যবসার মাধ্যমে পরিশ্রম করো, কিংবা চাষের মাধ্যমে পরিশ্রম করো, চাকরি বাকরিতেও পরিশ্রম আছে তাই না, খাতা সারা হলেও, খাতা সারাতেও কি লাগে, পরিশ্রম লাগে, সময় লাগে ইত্যাদি। সুতরাং বিনা পরিশ্রমে উপার্জনের একটা পথ হচ্ছে জুয়া, এই জন্য শরীয়ত এটাকে পছন্দ করে না। জুয়ার মাধ্যমে বহু ঘর ভেঙে যায়, কেন জুয়ার মাধ্যমে ঘর ভেঙে যায়? এই জন্য মানুষ যখন জুয়া খেলে হেরে যায়, আবার ভাবে জিতবো, আবার হেরে যায়, আবার ভাবে জিতবো, হেরে যায়, তারপরে তার টাকা শেষ হয়ে যায়, তখন বইয়ের গয়না নিয়ে গয়না বিক্রি করে আবার ভাবে কি জিতবো, আবার হেরে যায়। এইভাবে হতে হতে বইয়ের সঙ্গে ঝামেলা, শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা, ছেলে মেয়ের সঙ্গে ঝামেলা, সংসার চালাতে পাচ্ছেন না তার জন্য ঝামেলা, বউ থাকবে নাকি বলবে বাই বাই যাচ্ছি বাবা তুমি থাকো, তাই না? বউ আপনার কাছে থাকবে না, তার ঘর ভাঙলো না ভাঙলো না, ঘর ভাঙলো আপনার মাথা, আপনার উপরে আকাশও ভাঙবে তাই না? এই জন্য জুয়া হচ্ছে একটা খারাপ জিনিস, হারাম জিনিস। জুয়ার মাধ্যমে সমাজে আগেই বলা হয়েছে কোরআনের আয়াতে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে। যখন আপনি বারবার আমার কাছ থেকে টাকা জিতে নেবেন, আমি তখন আপনাকে কি মনে করব? নিশ্চয়ই শত্রু ভাববো। অনেক সময় সামান্য ত্রুটির কারণে একে অপরে মারামারি লেগে যায়। আপনি জুয়ার ক্ষেত্রে দেখবেন চালাকি থাকে, ওই যে এক প্রকার কাঁটা ঘোরে টেবিলের উপরে, দেখেছেন বড় চাকা ঘুরিয়ে দেয়, ওতে নম্বর লেখা থাকে, যেমন নম্বর লেখা থাকে তেমনি বড় পুরস্কার, এক টাকা দিলে দশ টাকার পুরস্কারও আছে, তাই না? তো বলছে যে পায়ে ব্রেক লাগানো থাকে, যাতে যদি বড় নম্বরে পড়তে চায় তো ব্রেকটা টিপে দিলে ছোট নম্বরে পড়ে, ফলে আপনি কি আপনি হেরে যান। তাহলে চালাকিও আছে। এই চালাকি যখন বুঝতে পারে তখন আপোষে ঝগড়া হবে না হবে না? আপোষে ঝগড়া হবে, আপোষে বিদ্বেষ সৃষ্টি হবে। সুতরাং এই বিদ্বেষ সৃষ্টি, ঘৃণার সৃষ্টি, শত্রুতার সৃষ্টি যাতে না হয়, আর শয়তান সুযোগ নিয়ে যাতে মানুষের মাঝে এই শত্রুতা সৃষ্টি না করতে পারে, তার জন্য জুয়া হারাম করা হয়েছে। আর জুয়া হারাম করা হয়েছে যেহেতু তা আল্লাহর জিকির থেকে এবং নামাজ থেকে কি করে বিরত রাখে, দূরে রাখে। জুয়া হারাম করা হয়েছে এই জন্য যে জুয়া কিন্তু আস্তে আস্তে অন্য আরো নোংরামির দিকে নিয়ে যায়। জুয়া খেলতে, জুয়ার টাকার জোগাড় করতে চুরিও করতে পারে, জুয়ার টাকার জোগাড় করতে হয়তো দেখবেন মায়ের গয়না চুরি করছে, মায়ের কি ভাবির গয়না চুরি করছে, বইয়ের গয়না তো নিয়ে জোর করে নিয়ে যেতে পারে, তারপরে হয়তো পাশের বাড়ি কারো চুরি করছে, কিসের জন্য? এই জুয়ার টাকা জোগাড় করার জন্য। সুতরাং এমন একটি খারাপ এই অভ্যেস যে উপার্জন, যে অনেকেই দেউলিয়া হয়ে যায় জুয়ার পেছনে। দেখা যাচ্ছে লোক লাখপতি ছিল, আস্তে আস্তে জুয়া খেলতে খেলতে সে কি করছে, মানে দেউলিয়া হয়ে যাচ্ছে। আর যারা জুয়া খেলে, জুয়ারি সাধারণত, তারা কিন্তু সব সময় দুশ্চিন্তায় ভোগে। যদি হেরে যায় বিশেষ করে, হয়তো কোনো সময় জিতলো তখন একটু আনন্দ পেল, কিন্তু বেশিরভাগই কি হয়, হার হয়। আর তার ফলে সে মানে সার্বক্ষণিক দুশ্চিন্তায় ভোগে, আর তার ফলে তার পার্থিব সুখ ভোগ বড় কঠিন হয়ে যায়। সুতরাং এই সমস্ত যে খারাপিগুলো রয়েছে, এই সমস্ত যে আচরণগুলো রয়েছে যা ইসলামের বৈধ না, আর সমাজেও বৈধ না, মানে আপনি ইসলাম ছাড়াও আপনি দেখবেন সুস্থ সমাজ গঠনে যেখানে আছে অমুসলিমদের মাঝেও এটা কি কি করা হয়, বলা হয় যে এটা বৈধ না, অমুসলিমদের মাঝেও জুয়া খেলতে দেওয়া হয় না, কারণ ঘর সংসার ভেঙে তছনছ করে দেয়। এই জন্য এই জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদিও আমরা চুরি করে করি, যদিও ভদ্রভাবে করি, যেখানেই করি না কেন, দু একবার করে আমরা একবার পরীক্ষা করে দেখি। ভাগ্য পরীক্ষা করার জন্য খবরদার যাবেন না, কারণ ভাগ্য পরীক্ষা করতে গেলেই ফাঁসবেন। ওই যে বলে না, হেসেছেন কি ফেসেছেন, তেমনি এই একবার টপ দেখে কেন মজা, খাচ্ছিস তো তুই দেখে একবার, একবার যদি টেস্ট করে না যে বিড়ি খাওয়া শেখে কিভাবে, ওইভাবে ওই বন্ধুর কাছে বেহা তুমি বিড়ি খাচ্ছি, আর খেয়ে দেখ না, একবার খেয়ে দেখলেই বাস, দেখি কেন, একবার দেখতে কি দোষ আছে, এই হয়ে গেল শুরু। এই জন্য হাদিসে আছে যে দাজ্জাল যখন বের হবে তখন কি হবে, মানে দাজ্জাল শুনেছি আমরা এরকম হবে, চল দেখে আসি একবার, একটা শখ হয় না, হয় না? আমাদের এখন আমাদের পাড়া গ্রামে যদি বলা হয় হাতি আসছে, হাতি দেখার জন্য কি হয় জানেন, আগে ছিল পাড়া গ্রামে গাড়ি দেখা যেত না, গাড়ি এসেছে তো সে গাড়ির পেছনে ছেলেদের মেয়েদের ভিড়, তাই না, গাড়ি দেখবে গাড়িটা কেমন। তো এইরকমই দাজ্জাল যখন আসবে তখন অনেকে মনে করবে কি, কমসে কম দেখে আসি চল, ওই দেখেছে কি ফেসেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানসামি আনি দাজ্জাল ফাল ইয়ানা আনহু, যে দাজ্জালের কথা শুনবে সে যেন কি থাকে, দূরে থাকে, সে যেন কাছে না যায়, কারণ কাছে গেলেই সে ফেতনায় পড়বে। তার এমন এমন ফেতনা আছে, এমন এমন মজার জিনিস আছে যে দেখলে তুমি আর ফিরতে পারবে না। সুতরাং দূরে থাকা ভালো, ফেতনায় না পড়া ভালো, ফেতনার কাছাকাছি না হওয়া ভালো, ভূমিকায় পা না দেওয়া ভালো। এই যেমন আমাদের অনেক ভাই আছে যারা নেটের মাধ্যমে দিনই বোন করতে করতে শেষকালে কি হয়ে যাচ্ছে, দিনই বউ হয়ে যাচ্ছে। তো ভাবছে কি, তারা ভাবছে না হবে না, কিছু হবে না, কিন্তু কাছে যখন যাবে, আগুনের কাছে মোম গেলে আস্তে আস্তে গলবে, এটাই তো স্বাভাবিক প্রকৃতি, মানুষের প্রকৃতি। তার থেকে দূরে থাকো, মেয়েদেরকে বলা হচ্ছে তোমরা দূরে থাকো, এই ফেসবুক হচ্ছে জঙ্গল, এই জঙ্গলে যেও না, জঙ্গলে হুজুর মঙ্গল আছে, হ্যাঁ মঙ্গলও আছে কিন্তু অমঙ্গলটাই বেশি, সেখানে বাঘ আছে, ভাল্লুক আছে, সেখানে কাঁটা আছে, গোলাপ আছে ঠিকই কিন্তু গোলাপের গোড়ায় গোড়ায় কি আছে, কাঁটা আছে, কাঁটা এসে যখন তোমাকে ভুগবে দংশন করবে তখন তুমি বুঝতে পারবে, দূরে থাকো। এই জন্য ফেতনা থেকে দূরে থাকা, হুজুর ছেলে মেয়ে একসঙ্গে চাকরি করা একই ব্যাপার, ফেতনার জন্য যেও না, আমি পর্দার সাথে থাকবো, আমি তুমি পর্দার সাথে থাকলেও যেখানেই ফেতনা আছে, ওই যে বললাম বারুদের কাছাকাছি হলে পরে আগুন কি হবে, বারুদ কি করবে, আপনার তো ঘরে রান্না করছেন গ্যাস, অনেক সময় গ্যাসটা ওয়াস্ট হয়ে যায়, কি সিলিন্ডারটা, সিলিন্ডারটা ওয়াস্ট হয়, কেন ওয়াস্ট হয়, আগুনের কাছাকাছি হতে হতে দুশ্চিন্তা পাচ্ছেন, তো এই জন্য ফেতনা থেকে দূরে থাকতে হবে। একবার টেস্ট করে দেখি, দু একবার ভাগ্য পরীক্ষা করি, অনেকে বলে ভাগ্য পরীক্ষা করে দেখি, এই ভাগ্য পরীক্ষা করতে গিয়ে এমন নেশা ধরে যাবে, একবার হেরেছি তো আর একবার দেখি, আর একবার হারলাম তো আর একবার দেখি, বাস এমন নেশা ধরে যাবে যে আপনি আর বের হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন যেন আমরা এই শ্রেণীর কোন ফেতনায় কোন ফাঁদে কোন অবৈধ উপার্জনে জড়িত না হই। তার কারণ কেয়ামতে যে প্রশ্ন করা হবে, যে প্রশ্নের উত্তর না দিয়ে একটু আগে বলছিলাম রবের কাছ থেকে পা হিলবে না, তার মধ্যে দুটো প্রশ্ন হচ্ছে এই মাল সংক্রান্ত। বাসান আমদা কি সেই দুটো প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তার মাল সম্পর্কে প্রথম প্রশ্ন হবে কি উপায়ে তুমি উপার্জন করেছ, কি কোন উপায়ে, মানে সৎ উপায়ে না অসৎ উপায়ে, এটা প্রশ্ন হবে, উত্তর দাও তবে তুমি যাবে। মাল বিশাল মাল হয়ে গেছে, আপনি জুয়া খেলে মাল করে নিয়েছেন, সুদ খেয়ে মাল করে নিয়েছেন, ঘুষ খেয়ে মাল করে নিয়েছেন, তারপরে হয়েছে তো তওবা করেছি, তওবা করেছে আর মালগুলো বিল্ডিং হয়ে আছে, গাড়ি হয়ে আছে, বাড়ি, তাই না, সেই মালগুলো কি হবে, থেকে যাবে না, সেগুলো ব্যবস্থা করনি, কিভাবে কি উপায়ে হারাম উপায়ে কিভাবে ডিউটিতে ফাঁকি দিয়ে কিংবা ব্যবসাতে ফাঁকি দিয়ে ভেজাল দিয়ে, কত রকম আছে হারাম ব্যবসা, আল্লাহ তাআলা ছাড়বেন না, উত্তর দাও। আর দু নম্বর মাল সংক্রান্ত প্রশ্ন কি, কোন পথে ব্যয় করেছো, কোন পথে, বৈধ পথে, সঠিক পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্নের উত্তর যেন তৈরি করার বা প্রস্তুত রাখার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা কফিনা বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনা বি ফাযলিকা আম্মান সিওয়াক, আল্লাহ যেন হালাল রুজির মাধ্যমে আমাদের আমাদের মাংস কি বলে আমাদের মাংস কি করুন, পুষ্ট করুন, যেন হারাম খেতে না হয় আর হালাল রুজি যেন আমরা খেয়ে এই দুনিয়া ত্যাগ করতে পারি, যাতে আমাদের দোয়া কবুল হয় দুনিয়াতে এবং আখেরাতে হারাম দ্বারা পরিপুষ্ট মাংস জাহান্নামের উপযুক্ত হয়, জান্নাতের উপযুক্ত হয় না, আমরা যেন জান্নাতের উপযুক্ত হতে পারি সেই কামনা করি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।